আমার ইনসাফ সম্পর্কে একই সিদ্ধান্ত তোমরা করেছো। তোমাদের কাছে কি এমন কোন আসমানি কিতাব আছে যাতে তোমরা এই কথাটা পড়েছো যে সেখানে তোমাদের জন্য সে ধরনের সব কিছুই সরবরাহ করা হবে যা তোমরা তোমাদের জন্য পছন্দ করবে, না আমি তোমাদের সাথে কোন চুক্তিতে স্বাক্ষর করেছি এমন চুক্তি যা কিয়ামত পর্যন্ত মানা বাধ্যতামূলক হবে? এর মাধ্যমে তোমরা যা কিছু দাবি করো তাই তোমরা পাবে? তুমি এটি জিজ্ঞেস করো, তোমাদের মধ্যে কে এ দায়িত্ব নিতে পারে? أَمْ لَهُمْ شُرَكَاءُ فَلْيَأْتُوا بِشُرَكَائِهِمْ إِنْ كَانُوا صَادِقِينَ يَوْمَ يُكْشَفُ عَنْ خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون فذرني ومن يكذب بهذا الحديث سنستدرجهم من حيث لا নিজেরা না পারলে তাদের কি অন্য কোন অংশীদার আছে? যদি তারা সত্যবাদী হয় তাহলে তারা তাদের অংশীদারদের সবাইকে নিয়ে আসুক। স্মরণ করো, যেদিন যাবতীয় রহস্য উদ্ঘাটিত হয়ে পড়বে তখন তাদের সজ্জাবনত হওয়ার আহ্বান জানানো হবে। এসব হতভাগ্য ব্যক্তি কিন্তু সেদিন শ্রদ্ধা করতে সক্ষম হবে না। তারা নিজেদের দৃষ্টি নিম্নগামী করে রাখবে, অপমানে তারা ভারাক্রান্ত হয়ে পড়বে। দুনিয়ায় এমনি করে যখন তাদের আল্লাহর সম্মুখে শ্রদ্ধা করতে ডাকা হয়েছিল তখন তারা সুস্থ ও সক্ষম ছিল। হে নবী, অতঃপর তুমি আমাকে ছেড়ে দাও যে আমার এই কিতাব অস্বীকার করে, তার থেকে আমি প্রতিশোধ নেব। আমি ধীরে ধীরে এদের এমন ধ্বংসের দিকে ফেলে নিয়ে যাব যে এরা তার কিছুই টের পাবে না। আমি এদের অবকাশ দিয়ে রাখি, অপরাধীদের ধরার আমার এই কৌশল অত্যন্ত কার্যকর। أم عندهم الغيب فهم يكتبون فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء فاجتباه ربه فجعله من الصالحين